بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. سورة مائدة 3 نمبر آيات. رب العالمين বলেছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদীতু লাকুমুল ইসলামা দীনা, আর দীন হিসেবে ইসলামকে আমি তোমাদের জন্য চয়েস করলাম, মনোনীত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আল ইয়াওম, তাহলে বলছেন আজকে। এই আজকে বলতে কোন দিন? এই আজ বলতে ওই দিন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের সময় আরাফায় অবস্থান করেছিলেন, ওই দিন হচ্ছে উদ্দেশ্য। আল ইয়াওমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় আছেন, আর এই সময় এই আয়াতটি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে ইহুদিরা প্রশ্ন করল, তারা বলল ইন্নাকুম তাকরাউনা আয়াতান লাউ কানাত ফিনা লাতখাযনাহা ঈদান আও কামা ক্বাল। তোমরা একটি আয়াত পাঠ করো, যদি ওই আয়াতটি আমাদের মধ্যে হতো তাহলে আমরা একে আমরা ঈদ বানাতাম, উৎসব বানাতাম। মানে যেদিন এই আয়াত নাযিল হয়েছে ওই দিনে আমরা উৎসব করতাম, দিবস পালন করতাম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন আমি আলম হাইযু উনজিলাত ওয়া আইনা উনজিলাত, আমি জানি কোন ক্ষেত্রে এই আয়াতটি নাযিল হয়েছে আর কোথায় নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গায় অবস্থান করছিলেন ওইটাও আমি জানি। সুবহানাল্লাহ। বলছেন ইয়াওম আরাফা, আরাফার দিন। আর আমরাও এদিন আরাফায় অবস্থান করছিলাম, অর্থাৎ বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফায় অবস্থান করছেন এমনি মুহূর্তে এই আয়াতটি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার জানা আছে, একথা বলে তিনি কি বুঝাচ্ছেন, যদি এ আয়াত যেদিন নাযিল হয়েছে এই দিনে উৎসব পালন করার কিছু থাকতো, দিবস পালন করার কিছু থাকতো, তাহলে আমি পালন করতাম। আমি জানি এই ইহুদি, তাহলে এর দ্বারা কি বুঝা গেল, কোন রকমের দিবস আমরা আমাদের পক্ষ থেকে বানাতে পারি না। মুসলমানদের জন্য বার্ষিক দুটি দিবস রয়েছে, ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। সাপ্তাহিক ঈদ তো আর আছে, আপনারা সবাই জানেন, ওইটা কোনটা? আল্লাহ জুমার দিনের খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব দিনে সূর্য উদিত হয় ওই সব দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জুমার দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাত কে তাকে বের করানো হয়েছে জুম্মার দিনে, আর এই দিনে তাকে সৃষ্টিও করা হয়েছে। সুবহানাল্লাহ। জুম্মার দিনের ফজিলত মর্যাদা বেশি। তো মুসলিমদের কাছে দুই দিবস বার্ষিক, এর থেকে অন্য কোনো দিবস হয় না। দিন আমাদের পরিপূর্ণ, আমরা নিজেদের পক্ষ থেকে কোনো দিন বাড়াতে পারি না বা দিবস করতে পারি না। দিন কাম মুকাম্মাল। এই যে রজব মাস, এই রজব মাসকে উপলক্ষ করে আমাদের দেশ তথা সারা বিশ্বে বিভিন্ন রকমের দিবস পালন করা হয়। এর মধ্যে থেকে একটা হলো ইসরা মেরাজ রজনী। মেরাজ রজনী পালন করা হয় কিনা প্রসিদ্ধ এটা বলতে হয় না, আস্তাগফিরুল্লাহ। মেরাজের ঘটনা সত্য, সূরাতুল ইসরার প্রথম নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। ওই আল্লাহ পাক, ওই আল্লাহ পবিত্র যিনি তার বান্দাকে, আর তার বান্দা বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। কেন নিয়ে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শনাবলী, কিছু নিদর্শনাবলী দেখাই। সুবহানাল্লাহ। মসজিদে আকসা বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক, যার পার্শ্ববর্তী এলাকাকে আমি বরকতময় করেছি, ডল মসজিদ আকসা। কেন নিয়ে গেলেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার কিছু নিদর্শনাবলী দেখাই। ওইসব নিদর্শনাবলী বোঝা গেল ইশারা উপরে নিয়ে যাব মেরাজ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে মসজিদে আকসা গেছেন এটা হলো ইসরা, আর ওখান থেকে উপরে যে গেছেন ওইটা হচ্ছে মেরাজ। তো মেরাজ সত্য, ইসরা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো ইসরা বা মেরাজ কোন রাতে হয়েছে এর কোনো সঠিক তথ্য নেই। যদি আমাদের দেশে প্রসিদ্ধ রজবের 27 তারিখ হাদিস সহীহ যাইফ, কেউ কেউ অন্য কথাও বলেছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ কেউ অন্য মাসে বলেছেন অন্যদিকে। যার মেয়ারাজ হলো তিনি কে, যার মেয়ারাজ হয়েছে তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ারাজ তো হয়েছে হিজরতের পূর্বে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনে কখনো মেয়ারাজ রজনীকে সামনে রেখে কিছু করেননি, কোন অনুষ্ঠান করেন, বিশেষ রাত পালন করেননি, দিন পালন করেননি। তো আমরা কেন করব? মানুষেরা, কিছু মানুষ এমন ইবাদতকে মানে বেশি আবেগে নিজেদের পক্ষ থেকে ইবাদত বানিয়ে নিয়েছে, বেশি আবেগে। ইবাদতে আবেগ চলে না, ইবাদত করতে হলে, আমল করতে হলে অবশ্যই দলিলের প্রয়োজন, দলিল ছাড়া আমল চলে না। আপনি বলতে পারবেন না যে আমি তো আমল করছি একটু বেশি সব হবে বেশি। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। ফজরের সালাত আমরা কয় রাকাত পড়ি? দুই রাকাত। কেউ যদি বলে সারা জীবন পড়লাম দুই রাকাত, আজকে আর দুই রাকাত পড়বো না, আজকে তিন রাকাত পড়বো, একটু বেশি বাড়িয়ে দেবো আল্লাহর ইবাদত, আপনারা কি বলেন জায়েজ হবে? যদি বলে চার রাকাত পড়বো জায়েজ হবে? যদি বলে ছয় রাকাত পড়বো জায়েজ হবে? বলছে ফজরের ওয়াক্ত প্রায় দেড় ঘন্টা, এক ঘন্টা পঁচিশ মিনিট, প্রায় দেড় ঘন্টা সময় ওয়াক্ত থাকে, তাই আমি কি করব, বিশ রাকাত পড়বো ফজরের সালাত, জায়েজ হবে? বুঝতে পারছেন? তাহলে ইবাদত নিজের পক্ষ থেকে করলে হবে না, আমল নিজের পক্ষ থেকে করলে হবে না, অবশ্য অবশ্যই আমাদের জন্য দলিলের প্রয়োজন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। ইবাদতের মূল হচ্ছে মানা করা যাবে না, দলিল ছাড়া। ইবাদতের মূল কি? করা যাবে না দলিল ছাড়া। দলিল থাকতে হবে তাহলে করবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি কোনো আমল করো যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নাই, তা আল্লাহ পাক কবুল করে না, আল্লাহ পাক কবুল করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন আমল থেকে দূরে থাকো, কারণ নতুন আমল হচ্ছে বিদায়। আমার সামনে থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু উপদেশ দিলেন, বক্তব্য নসিহত মূলক, যার ফলে মানুষের হৃদয় কেঁপে উঠেছে, আল্লাহর ভয়ের সঞ্চার হয়েছে মানুষের মনে। ওয়া যারাফাত মিনহাল উয়ুন, আর চোখ দিয়ে পানি এসেছে। সবসময় তো মানুষের বক্তব্য অসমান হয় না, ঠিক না? তো একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তব্য রেখেছেন যার ফলে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়েছে আর চোখ দিয়ে পানি বসেছে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দি' ফাউসিনা ফাউসিনা, ইয়া আল্লাহ রাসূল মনে হচ্ছে যেমন এটা বিদায়ী বক্তব্য। কোন ব্যক্তি মানুষকে বিদায় করে, বিদায় দানকারী ব্যক্তির বক্তব্য মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উসীকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামি ওয়াত-তাআ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, তোমাদেরকে উপদেশ দিচ্ছি আনুগত্য করার, শ্রবণ করা আর মানার উপদেশ দিচ্ছি। যদিও ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদ, যদিও তোমাদের উপর কোন গোলাম ক্রীতদাস কর্তৃত্ব লাভ করে, তবুও তার কথা মানতে হবে আর তাকে তার আনুগত্য করতে হবে। রাষ্ট্রপ্রধান যদি একদম দুর্বল লোক ক্রীতদাস হয়ে যায়, তবুও তার আনুগত্য করতে হবে, এ হলো তার কথা। এরপরে বললেন ওয়াইন্নাহু মাইয়াশ মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্য থেকে যে বাঁচবে সে পরবর্তীতে অনেক ইখতিলাফের মত বিরোধ পাবে, মতবিরোধ বিভিন্ন বিষয়ে, কার উনার একমত, ইনার একমত, উনার একমত। তো এই অবস্থায় তোমরা কি করবে, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। কথা বুঝতে পেরেছ? তোমরা এই সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। কার সুন্নত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো কিছু লোক আছে বাংলাদেশ, নাম নেয় সুন্নি, আসলে সুন্নি না, বেদাতি, চুন্নি, সুন্নি আছে নাম সুন্নি, শিরক আর বেদাতি বলা, নাম দিয়েছে সুন্নি, সুন্নি বলে তো সুন্নির কাছেই না, বন্ড মাদার পূজারি, বন্ড পূজারি, শয়তান পূজারি, আর কি বলে বলে সুন্নি, কিসের সুন্নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, কিন্তু নাম নিয়েছে সুন্নি, ওদেরকে সুন্নি না বলে চুর্নি। ফালাইকুম বিসুন্নতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অচিরেই বিভিন্ন রকমের ইখতিলাফ আর মতবিরোধ দেখবে, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আর কার সুন্নাহ? ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন, সত্যপ্রাপ্ত হেদায়ত প্রাপ্ত আমার খলিফা যারা, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কি বলেন, এই চারজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কিনা? সবাই জানেন তো, জানতে হবে, না হয় পরে পরবর্তীতে এসে আপনাদেরকে শিয়ারা গ্রাস করে নিতে ফেলবে। শিয়ারা আবু বকরকে খলিফা মানে না, ওমরকে মানে না, উসমানকে মানে না, বুঝতে পারছেন? আর আলীকে মানে, এটা মুখে মানে, বাস্তবে মানে না, এরা হচ্ছে বেদাতি। এই ফিরকা হলো জাহান্নামী, গোমরা ফিরকা, বুঝতে পারছেন? আবু বকর এর উপর লানত করে, অভিশপ্তে সেজদায় দোয়া, আউযু বিল্লাহ, ওমরকে গালি দেয়, উসমানকে গালি দেয়, বেশিরভাগ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ওইসব শিয়ারা কাফির মনে করে। আর আপনারা মনে করেন কিছু লোক আছে কিছু বুঝে না, বলে ইসলামী জমহুরিয়া ইরান, কিসের ইসলামী জমহুরিয়া ইরান? বেদাতি জমহুরিয়া ইরান, এর মধ্যে সন্দেহ নেই, বেদাতি গুমরা পথভ্রষ্ট জমহুরিয়া ইরান মারা যায়, ইসলামী জমহুরিয়া ইরান মারা যায়, কারণ ওদের মধ্যে ইসলাম নাই, শিয়া ইসলাম গুমরাহি ইসলাম বলতে। আশা করি বুঝতে পেরেছেন, আকীদা ঠিক করবেন, বেদাতের সাথে সম্পর্ক রাখবেন। আচ্ছা, এরপর বলছেন আব্দু আলিহা বিন নওয়াজিস, তার দিয়ে ক্রিম রেখে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। প্রত্যেক নতুন আমল বিদা, আর প্রতি বিদাত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আলহামদুলিল্লাহ আমরা এখানে আছি সৌদিতে, আল্লাহ আল্লাহ খান এখানে মেয়েরাজ রজনী বলতে আমরা কিছুই দেখি না, ঠিক কিনা? বাংলাদেশে যান শুরু হয়ে গেছে মেয়েরাজ রজনীর কত হ্যাঁ আলোচনা পর্যালোচনা, আর এই যে কত বেদাত সামনে মজুদ, আর সিন্নি খাওয়া, আর মিষ্টি খাওয়া, রসগোল্লা খাওয়ার সময় শুরু হয়ে গেছে। আরেকটা আছে পরবর্তীতে বাতিল জানান, একটা সব বেদাত মানে আল্লাহ এই রাষ্ট্রে হেফাজত করেছেন, এগুলো বাহ্যিক নাই, কিছু মানুষ হয়তো নিজে নিজে করতে পারে, কিন্তু আমরা নেই যায় আছে। কয়দিন দেখলেন এখানে মিলাদ হচ্ছে, কয়দিন দেখলেন এইরকম আলোচনা শুনছি শুধু ইয়া মেয়েরা, ইয়া বাবা, ইয়া বাবা, ইয়া বাবা। হ্যাঁ, আল্লাহ হেফাজত করেছে আমার ভাইরা। তো আপনারা যা দেখছেন এখানে অনেকটা বুঝতে পারছেন, ওগুলো নিজেরা ফলো করুন, আর বাংলাদেশ বা ইন্ডিয়া এগুলো প্রচার করুন। কথা বুঝতে পারছেন, শুধু এমনি বসলে হবে না, আসলেন আর গেলেন এরকম যেন না হয়, একটু বুঝার প্রয়োজন, জানার প্রয়োজন, আমল করার প্রয়োজন। শুধু আসলেন হজের নিশ্চয় পা না, হজের সঙ্গে হজে চলে যাবেন, কিছুই শিখলেন না, কোনো ফায়দা হবে? শুধু হজটাই হবে। এবারে হজ যদি আপনি করেন, আপনার মধ্যে শিরক আর বেদাত পাওয়া যাচ্ছে এই অবস্থায় হজ করলেন, হজ কবুল হবে? তাই হজের জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ ঠিক করতে হবে, রিসালতের সাক্ষ্য দিয়েছেন তাও ঠিক করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার জীবন আমাকে গঠন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার হজ কবুল হবে, সালাত কবুল হবে, যাকাত কবুল হবে, আমার যাবতীয় ইবাদত আল্লাহ পাক কবুল করবেন। কিন্তু বেদাত করলে হবে? এই রজব মাসের একটা অন্যতম বেদাত হচ্ছে এটা, 27 তারিখ আমি আগে বলে দিয়েছি নির্দিষ্ট কোন তারিখ নেই, কোন দিন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা সঠিকভাবে জানা নেই। দ্বিতীয় নম্বর, জানা থাকলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতকে উপলক্ষ করে কোনো কিছু করার প্রমাণ নাই, বিদআত। সাহাবায়ে কেরাম করেননি, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহু করেননি, সাহাবায়ে কেরাম করেননি, বুঝতে পারছেন? অতএব এগুলি হলো বিদআত। আরো কিছু বিদআত আছে এই মাসে, কোরআন খানিক প্রথম খানিক এই সেই কত কিছু করে। হ্যাঁ, কোরআন সব বিনা, আবার কেউ কেউ আছে ওই বুহারি খতম করে, বুহারি বুহারি কি বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরামদের জমানায় বুহারি ছিল, বুহারি তো পরে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিস ছিল সহ, কিন্তু বুহারি বুহারি তো ছিল না, এরকম কত করে শুরু করেছে আর একটা বেদাত বুহারি খতম। কোরআন করিম নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়তে বলবেন, কিন্তু লোকজনকে এনে ভাড়া করে এনে যে পড়াবার যে তরিকা, এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বাচ্চারা পড়বে, বাচ্চাদেরকে পড়া, নিজে পড়ুন, ইকরাউল কোরআন, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তো কোরআন পড়বে, কিন্তু ভাড়া করে এনে যে পড়ানো হয়, অনেকে হয়তো অনেকের লজ্জায় তো আগে লজ্জা লাগে, বলছে এখন কি করবো, পেট তো পালতে হয়। আসলে আপনার যদি ভরসা থাকে আল্লাহর জাতির উপর, আপনি যদি একটু হাত পা নাড়ান, রব্বুল আলমিন তার নিজ ধর্মের থেকে আপনার রিজেকের ব্যবস্থা করে দেবে। ওমেন ইত্তাকিল্লাহ হাইয়া জানলেহু বাখাজা, কিন্তু খবরদার বেদাত করে রিজেকের পথ অন্বেষণ করেন না, আর অন্বেষণ করবেন না, আগে যা করেছেন তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তো এই মাসকে উপলক্ষ করে অনেক বেদাত, কেউ কেউ বিশেষ বিশেষ সালাত পড়ে, আমি ওগুলো আর বলবো না, যদি এরকম থাকে ওগুলো পরিত্যাজ্য। কেউ কেউ খাস করে দেয় রজব মাসে উমরা আদায় হবে, রজবের জন্য রজব মাসে উমরা, বিশেষ করে উমরা পালন, এরকম অনেক বেদাত রয়েছে। আর বাংলাদেশে আমাদের প্রসিদ্ধ ওই মেয়ারাজ রজনীকে সামনে রেখে যেসব অনুষ্ঠানাদি হয় এইসব হল বেদাত, এগুলো থেকে আমাদেরকে সকলকে দূরে থাকতে হবে। আবার এই মেয়ারাজ রাতে তারা এবাদত করে আর দিনে আবার করে রোজা সিয়াম পালন করে, আছে কিনা, এগুলো সব পরিত্যাজ্য, এগুলো থেকে দূরে থাকি। আমাদের কাজ হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতের অনুসরণ করবো, নিজ পক্ষ থেকে কোনো এবাদত করবো, কোনো আমল করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ, দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিরকম এবাদত করেছেন। পাঁচ ওয়াক্ত সালাত পড়ুন ফরজ, কয়াম করবেন কিনা, আপনি তো বললেন এখানে পাঁচ, বাইরে গিয়ে বললেন নাই, তাহলে কয়টা আসর নাই, জোহর নাই, বুঝছেন, কেউ কেউ কেউ কেউ নাই, আছে কিনা শোনার বাচ্চা। আপনাদের মধ্যে থেকে আমি এখন সাক্ষ্য নিতে চাই না, কিন্তু আপনাদের মধ্যেও থাকতে পারে, ভয় করুন আল্লাহকে, কে আমাদের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে তা হবে কি সালাত, সালাত নাই, মেইন ইবাদত নাই, নিয়ে আসছি মেরাজ রজনী একটা, আস্তাগফিরুল্লাহ, আর আরেকটা নিয়ে আসছি শুভ রাত, শুভ রাতের রাত, এই রাত্রে যে ইবাদত করে সব মা সারা রাত ইবাদত করলে পড়ে ফজর আগে শুয়ে পড়ে নাই নামাজ, আপনি দেখবেন যাচাই করুন বেদাতের কোন মাইভাব নাই, আস্তাগফিরুল্লাহ, কোন মূল নাই তো বেদাত করি, একদম 15 তারিখ পর্যন্ত ইবাদত করতে করতে শেষ, বেদাত বেদাত যা আছে 15 তারিখ পর মসজিদ খালি হয়ে যায়, সত্য না মিথ্যা, তো বেদাত পরিত্যাগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলার তৌফিক দাও, তাদের সকলকে আমাদেরকে আল্লাহ শিরিক থেকে বাঁচার তৌফিক দাও, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, আমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, আল্লাহ মুসলিম নেতৃবর্গ যারা রয়েছে আল্লাহ এদেরকে হেদায়ত দাও, আল্লাহ রাষ্ট্রপ্রধান যারা আল্লাহ তাদেরকে রাষ্ট্র আল্লাহ রাষ্ট্রগুলি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পরিচালনা করার তৌফিক দাও, তোমার বিধান মোতাবেক যেন তারা পরিচালনা করতে পারে সেই তৌফিক দাও, আল্লাহ আমাদের বড়দেরকে হেদায়ত দাও, আমরা যারা ছোট আছি আমাদেরকে হেদায়ত দাও, আল্লাহ আমাদের মুরব্বিয়ান যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো, যারা জিন্দা আছেন আল্লাহ তুমি তাদেরকে হায়াত তৈবা দাও, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.